যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো, যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো, কেনা যায় কণ্ঠ আমার দফা দফা, রুজি রোজগারের জন্যে করছি রফা। দু হাতের আঙুল গুলো কিনতে পারো, আপোষেও নেই আপত্তি নেই আমারও। আমাকে না আমার আপোষে কিনছো তুমি, আমাকে না আমার আপোষে কিনছো তুমি, বলো কে জিতল তবে জন্মভূমি জন্মভূমি। যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো, টাকাতেই চলছে সবার পাকস্থলী, কেনার বেচা নিয়ে গেরস্থালি, নিপাগারে রবীন্দ্রনাথ তেরে কেটে, বাজারের খাবার হয়ে ঢুকছে পেটে। প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার, প্রতিবাদ করতে গেলেও খাবার দাবার, সে তুমি শ্রমিক কিংবা তাধীনে ধীনা, পেটে চাই খাবার নয় তো দিন চলে না দিন চলে না। যদি ভাবো খাচ্ছো আমায় ভুল ভেবেছো, যদি ভাবো খাচ্ছো আমায় ভুল ভেবেছো, খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা, বধজুম হলি কিন্তু দফা রফা। দু হাতের আঙুল গুলো খেতেও পারো, আপোষেও নেই আপত্তি নেই আমারও। আমাকে না আমার আপোষ খাচ্ছ তুমি, আমাকে না আমার আপোষ খাচ্ছ তুমি, বলো কে জিতল তবে জন্মভূমি জন্মভূমি। যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো, কেউ বেছে তার মেহনত হাতের পেশি, কেউ বেছে চুলের বাহার এলো কেশি, কেউ বেছে প্রবন্ধ কোন পত্রিকাতে, আমি বেছি আমার কণ্ঠ তোমার হাতে। বেছি আমি আমার পদ্য সুরের ভাষা, বিরক্তি ঘেন্না এবং ভালোবাসা, আশাটাও পণ্য এখন বাজার দরে, বিকোতে পারলে টাকা আসবে ঘরে আসবে ঘরে। বেছি দিন পাল্টে দেবার গানের জবান, বেছি দিন পাল্টে দেবার গানের জবান, কোনোদিন হয়তো অন্য আর কোনো গান। টাকা ডুম টাক ডুমা ডুম নিয়ম ছেড়ে, টাকা ডুম টাক ডুমা ডুম নিয়ম ছেড়ে, মানুষের জন্য সুদিন আনবে কেড়ে আনবে কেড়ে। যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো।